চিরফিন জিহরার মাঝে বন্দী হইয়া রে মাটি হিরফিন জিহরার মাঝে বন্দী হইয়া রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে বাপে বন্দি হইলা খুশি হিরো মাজারে মায়ে বাপে বন্দি হইলা খুশি হিরো মাজারে লালে দলায় হইলাম বন্দি হিন্দিরার ভিতরে হেরে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে উড়িয়া যায় রে ময়না ফাঁকি পঞ্জিরায় হইল বন্দি উড়িয়া যায় রে ময়না ফাঁকি পঞ্জিরায় হইল বন্দি মায়ে বাপে লাগাইলা মায়া জালের আন্দি রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে তিনজিহরায় শাহ মাইয়া ময়নায় ছটফট ছটফট করে জিহিরায় শাহ মাইয়া ময়নায় ছটফট ছটফট করে এমন মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে উড়িয়া যাইব শুয়া ফাঁকি পড়িয়া রইব খায়া উড়িয়া যাইব শুয়া ফাঁকি পড়িয়া রইব খায়া কিসের দেশ কিসের খেস কিসের মায়া দয়া রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে ময়না রে ফালিতে আসি দুধ ফলা দিয়া ময়না রে ফালিতে আসি দুধ ফালা দিয়া যাইবার থালে নিষ্ঠুর ময়নাই নাচাইব ফিরিয়া রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে হাসন রাজাহ ডাকব যখন ময়না হায় রে আয় হাসন রাজাহ ডাকব যখন ময়না হায় রে আয় এমন নিষ্ঠুর ময় ফিরিয়া চাই রে ছন্দে হাসন রাজার মহান ময়নাই রে ছন্দে হাসন রাজার মহান ময়নাই রে মাটি হিরো ফিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে মাটি হিরো ফিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে কান্দে হাসন রাজার মহান ময়নাই রে।